ভালোবেসে দিগন্ত দিয়েছ যাকে মেলে অসীমের নেশাতার ডানায় ডানায়, আকাশের নীল ছেড়ে তবু আসবে ফিরে একবার যদি কেউ চোখ তুলে চায়, জানি আসবে ফিরে আকাশের নীল ছেড়ে একবার যদি কেউ চোখ তুলে চায়, ভালোবেসে দিগন্ত দিয়েছ যাকে মেলে অসীমের নেশা তার ডানায় ডানায়। যদি কেউ ধরা দিত, যদি না নামিয়ে নিত লজ্জায় জ্বলে যাওয়া মুখখানি, যদি নয়ন প্রদীপ তুলে ধরে আমার আধার যত মুছে নিত, তবে তবে কানায় কানায় তারে ভরে যাওয়া দেহলির তটে তটে স্বপ্নের কত ছবি কত রঙে আঁকা হতো ভালোবেসে। তৃষ্ণায় জ্বলে যাওয়া মনটাকে একটু শীতল করা যাবে না কো বুঝি, জোড়ানো যাবে না কিছুতে, তাই হো তবে তাই হো পাল তুলে চলে যায় ওপারের কোনো দ্বীপে, এখনো সময় আছে ফেরা যাবে, এখনো সময় আছে ফেরা যাবে, যদি কেউ পিছু থেকে ডাক দিয়ে যায়, যদি কেউ পিছু থেকে ডাক দিয়ে যায়, ভালোবেসে ভালোবেসে ভালোবেসে।